الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفر به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شرور اعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه وسوف يأتي الله بقوم فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال تعالى من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلاً نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتخبط مذموما مخذولا وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة فستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا يدير دينه بأرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام محترم بزرگ دوستو এখন দিন সম্বন্ধে কিছু কথাবার্তা বলা হবে বলেন যে আল্লাহ জাল্লা জালালু যত বড় তার পথ তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জাল্লা জালালুর কাছে তার যেরকম মর্যাদা আছে বলেন যে তার পথারও তত বড় মর্যাদা এই জন্য বড় কথাকে বড় মনে করিয়া শুনি আজমতের সাথে শুনি ধ্যানের সাথে শুনি আমলের নিয়তে শুনি এবং অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি। বলা হয় যে যেই কোনো মুসলমানেই দিনের যেই কথাই সে জানো অন্য মুসলমানকে ওই কথা পৌঁছাইয়া দেওয়া, এইটা তার দিন মানে কতটুকু বলেন বাল্লগু আন্নি ওলাও আয়া, যদি নাকি একটা আয়াত খাওয়া জানে তাহলে অন্যকে এই আয়াত সে পৌঁছে দিবে, এতটুকু যদি নাকি সামান্য জানে তাইলেও সে অন্যকে পৌঁছাবে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমি যদি নাকি অন্যকে পৌঁছাইতে হয় তাইলে তো আমি নিজে ভালোভাবে শুনতে হবে, যখন আমি ভালোভাবে শুনব আমার দিলের ভিতরে লাগবে তখন অন্যকে আমি পৌঁছাইতে পারব। যদি নাকি আমি নিজেই না শুনলাম তাহলে অন্যকে আবার কোথার থেকে পৌঁছাই। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দিনের কথা আমরা কেমনে শুনব? আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলছেন, যেমন এক জায়গায় বলছেন আমার বন্দাদিগকে শুভ সংবাদ দাও, যারা দিনের কথা কান লাগাইয়া শুনে এবং ওই কথা গুরুবর কুহরে আমল করে, শুনে এবং আমল করে বলেন যে এই দুই গুণ যার ভিতরে হয়তো হয়েছে সেই কথা বলতে হবে যে আল্লাহ জাল্লা জালালুহু তাকে হেদায়েত দিয়ে দিই। এরকম ভাবে শুনে এবং আমল করে অউলাইকা হুম উলুল আলবাব, এবং ওই ব্যক্তি কোন ব্যক্তি যে শুনে এবং আমল করে হেদায়তের দৌলত আল্লাহর কাছে দান করছে, এবং এই লোকই আল্লাহ জাল্লা জালালুর কাছে দেয়ানি হিসাবে বলল। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দিনের যেই কোনো মজলিসেই আমরা হই না কেন, মজলিসের গুরুত্ব সহকারে আমরা শুনি এবং মজলিসের শেষ পর্যন্ত বসি। জানালা রাওয়ায়েতের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাকি কোনো ব্যক্তি দিনি মজলিসে বসে, যদি নাকি কোনো ব্যক্তি দিনি মজলিসে বসে এবং আল্লাহ রাজির জন্য বসে, কিসের জন্য বসে ভাই? আল্লাহ রাজির জন্য বসে এবং মজলিসের শেষ পর্যন্ত বসে, মজলিসের শেষে আল্লাহ জাল্লা জালালুর রক্ষের থেকে ঘোষণা করা হয়, তোমরা যে কোরবানি করিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বসলা পুরস্কার শুনো, আল্লাহ জাল্লা জালালুহু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়েছে এবং তোমাদের আমালের ভিতরে যার যেই পরিমাণ গুনাহ আছে ওই গুনার সংখ্যা পরিমাণ আল্লাহ জাল্লা জালালুহু তাকে নেকিতে পরিণত করে দিয়েছে। এই জন্য ভাই বুজুর্গ, এই হাদিস যদি নাকি সত্যিকারে আমাদের বুঝে আসে তাহলে যেই কোনো মূল্যেই হোক মজলিস ছাড়িয়া কোনো অবস্থায় আমরা দায়িত্বে বাধ্য হব না। এই জন্য আল্লাহর তৌফিক দিক মজলিসের শেষ পর্যন্ত আমরা বসবো তো ইনশাআল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি এবং সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষই আমরা হেদায়েতের ঠেকা, হেদায়েতের মহতাজ। হেদায়েত এত বড় জরুরি, হেদায়েত ছাড়া রক্ষার কোনো রাস্তা নাই। এই হেদায়েত এত বড় জরুরি, আল্লাহ জাল্লা জালালু এই হেদায়েতের দোয়া পুরুষেই হোক আর মহিলাই হোক আর যে কোন রকমের লোকই হোক, যে কোন নামাজির উপরে হেদায়েতের দোয়া করা আল্লাহ ওয়াজিব করিয়া দিচ্ছে। যেমন নামাজের ভিতরে আমি আপনি বলি বা যে কেউই নামাজ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বালীন আমিন। কি বলেন, এই আয়াত করি না না করি, মহিলাই হোক আর পুরুষেই হোক, আলেমেই হোক আর আওয়ামী হোক, প্রত্যেকেই এই আয়াত করি। এই আয়াতের অর্থ অনেকে জানে আবার জানেও না জানিও করে। এই পড়ার ভিতরে আমরা কি বলি, যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহি রাস্তায় চালান, যেই রাস্তায় জানে যেই রাস্তায় আপনার প্রিয় বন্দারা চলছিল আর আপনি তাদের উপরে রাজি হয়ে গেছেন, রাজিয়া তাদের উপরে নিয়ামত শান্তি অবতীর্ণ করতেন, আপনি আমাদেরকে ওই পথে চালান। কি বলেন, এই দোয়া করি না না করি? এই দোয়া আমি আপনি করে থাকি। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহ যেই বান্দাদের উপরে রাজি হয়েছিলেন, নিয়ামত অবতীর্ণ করছিলেন, তারা কারা? তারা হলো মিনান নবীনা ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের জামাত, সুহাদাদের জামাত, সিদ্দিকিনদের জামাত, সালিহিনদের জামাত, তারা আল্লাহর মর্জি মোয়াফেক জিন্দগি যাপন করছেন, যার দরুন আল্লাহ জাল্লা জালালু তাদের উপরে নিয়ামত অবতীর্ণ করছেন, শান্তি অবতীর্ণ করছেন। মহতারাম বুজুর্গ দোস্ত, তাদের দিলের জজবাত কি, তারা কি চায়? বলেন যে আম্বিয়া আলাইহিস সালাম সিদ্দিকীন সুহাদা সালেহীনদের জমা জজবাত হল এইটা, যে কোনো অবস্থায় হোক আমি আমার আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে যদি নাকি আমি নারাজ করলাম তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ জাল্লা জালালু বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ জাল্লা জালালু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে বলছেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার যা কিছু সব কিছু আল্লাহর উদ্দেশ্যে হইতে হবে। মহতারাম বুজুর্গ দোস্ত, এই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছোট বিবিকে ইসমাইল আলাইহিস সালামকে সালামের ব্যাপারে আল্লাহ জাল্লা জালালু হুকুম দিলেন যে মক্কার মরুভূমির ভিতরে আমিয়া তাদিওকে রেখে যাও। তো মহতারাম বুজুর্গ দোস্ত, ইসমাইল আলাইহিস সালাম দুধের বাচ্চা, এরকম ভাবে তার বাপ এক মহিলা তাদিওকে নিয়ে ওই বস্তির খলিলের থেকে ফিলিস্তিনের থেকে এই মক্কার মুকাররমাতে নিয়া, এবং এখানে আনিয়া তাদিওকে কিছু খানা পানি দিয়া তিনি চলে যেতেছেন। যাওয়ার গতিতে বোঝা যায় যে তিনি তো যান, মহিলা জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যান, কোনোই জবাব দিতেছে না। বলেন যে আখির কথা মহিলা বললেন, কেননা এত দূরে চলে যাইতেছে, এখন যদি নাকি না বলি তাহলে তো কতই শোনা যাবে না। এই জন্য তিনি বললেন, আপনি যদি কিছু বলেন না যাইতেছেন, আল্লাহ কি আপনাকে হুকুম দিছে আমার ঘরে ওই অবস্থায় রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম মাথার জবাবে, মাথার ইশারায় জবাব দিলেন যে হ্যাঁ, তোমাদিগকে আল্লাহর হুকুম মতোই রেখে যেতেছি। তো ওই মহিলা কি বলছিলেন, যদি নাকি আল্লাহর হুকুমে আপনারা এসে যেতে চান, তাহলে আল্লাহ জাল্লা জালালু তিনি আমাকে আমার বাচ্চাকে হেফাজত করবেন। তো মহতারাম বুজুর্গ দোষ আল্লাহর উপরে এরকম আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি 7-8 বছর 9-10 বছর এই বয়স হয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা জালালু হুকুম দিলেন যে কোরবানি, ছেলেকে কোরবানি করার জন্য তিনি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জায়গায় নিয়ে আসলেন। নিয়ে আসার ঘরে বলেন যে বেটা, আল্লাহ তো আমারে দেখাইছে তোমাকে কোরবানি করার জন্য। মহতারাম বুজুর্গ দোস্ত, মানুষের কাছে তার জিন্দগি সমস্ত জিনিসের থেকে বেশি কিমন, যদি নাকি হাতে মারে, যদি নাকি কি করে মাথায় মারতে চায়, তাহলে হাত দিয়া মাথার উপরে রাখে, কেননা মাথাটা যদি চুরমার হয়ে যায় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাইব। সেই জন্য হাতের দ্বারা অন্য কোনো জিনিসের দ্বারা মাথাকে হেফাজত করার চেষ্টা করে, এরকম ভাবে মানুষের কাছে সমস্ত জিনিসের থেকে বেশি কিমতি তার ডান, ডানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তো আমার হুকুম দিছে তোমারে জবা করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া নারাজ হইলেন না, চিল্লায় উঠলেন না, বলতে কি বললেন, ইয়া বাতাল মা তুমার ফাকাদ মিনশা আল্লাহ কুমিনাস সাবিরিন, ও আব্বাজান, যদি নাকি আল্লাহ আমারে জবা করার ব্যাপারে হুকুম দিয়ে থাকে তাহলে আপনি আমার উপরে হুকুম চালু করেন, অর্থাৎ আমাকে জবাব করেন, আমি আমাকে আপনি ধৈর্য ধরনের থেকে আপনি পাবেন। তো মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহকে খুশি করার জন্য, দান দেওয়ার জন্য তৈয়ার, মাল দেওয়ার জন্য তৈয়ার, জিন্দগির সব কিছু দেওয়ার জন্য তৈয়ার, আমার আপনারও এরকম ভাবে আল্লাহকে খুশি যে কোনো অবস্থায় করতে হবে। কেননা আল্লাহ যদি নাকি নারাজ হয়ে গেলেন তাহলে আমার আপনার বাঁচবার কোনো রাস্তা নাই, ধ্বংসের ভিতরে আমি আপনার চলে যাব। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যে বাচ্চাকে রেখে গেলেন, তারা এটার উপরে সবর করলেন, রাজি হয়ে গেলেন, তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন না কোনো বাঁচাইছেন। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহকে রাজি করার জন্য আমার আপনার এবং সারা দুনিয়ার মুসলমানের জন্য জরুরি এইটা যে আল্লাহ জাল্লা জালালুর উপরে নিজের সমস্ত জিনিসকে অর্পণ করব, যাতে আল্লাহ আমাদের উপরে খুশি হইয়া আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিও বানিয়ে দেন এবং মরার পরে যে আবাদুল আবাদের জিন্দগি আছে সেখানেও তিনি আমাদেরকে শিরি সুখী বানিয়ে দেন। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আম্বিয়া আলাইহিস সালাত ওয়াস সালামের জজবাত কি, তাদের জজবাত হল আমার ধান মাল ইজ্জত আবরু যা কিছু আছে সমস্ত দিয়েও যদি নাকি আমি আল্লাহকে রাজি করতে পারি তাহলে এই আমার কাম্য, এর ভিতরেই আমার নাজাক। এই জন্য ভাই বুজুর্গ, সারা দুনিয়ার মুসলমান আমরা যারা আছি তাদের জন্য আমরা নামাজের ভিতরে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে চালান যে পথে নাকি আপনার প্রিয় বন্ধুরা চলছিল, তাদের উপরে আপনি রাজি হইয়া গেছিলেন, আপনি আমাদেরকে ওই পথে চালান এবং আপনি আমাদের উপরও রাজি হয়েছেন। আর কি দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে চালাইয়েন না যেই পথে নাকি আপনার দুশ্মনরা চলছিল, যেই পথে নাকি আপনার দুশ্মনরা চলছিল তাদের উপরে আপনি নারাজ হইয়া আজাব গজব অবতীর্ণ করছেন, আপনি আমাদেরকে ওই পথের থেকে ভিড়াইয়া রাখেন। ওই প্রত্যেক থেকে বাসবার তৌফিক দেন। তারা কারা? তারা হল ইহুদি, নাসারা, মুশরিক, মুলহিদ। তাদের জাজবাত কি? তারা কি চায়? মুশরিক, মুলহিদ, ইহুদ, নাসারা, তারা কি চায়? তাদের জাজবাত হল মরণের পরে কি হবে না হবে, ওগুলি বাজে কথা। মরণের চিন্তা করিয়া লাভ হইব না। বলছে দুনিয়াতে যতদিন তুমি আছো, খাও লও, আরাম করো, মজা করো, খুশি করো, আমোদ প্রমোদ করো। মরিয়া গেলে না হবে সে যার কোনো খবর নেই। আল্লাহ জাল্লা জালালু বলেন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানী কুনতু তুরাবা। কাফেররা বলবে যে আরে যদি আল্লাহ আমাকে মাটির সাথে মিশিয়ে দিত তাইলেই তো ভালো আছে। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যারা আল্লাহর দুশ্মন তাদের জজবাত হল এইটা যে দুনিয়াতে খাইব, লইব, করব, ঘর সংসার করব, আরাম রাহাত করব, এরকম ভাবে এরপর মরিয়া গেলে যাওয়া হবে। ও মহতারাম বুজুর্গ দোস্ত, মুসলমানের তো একটি দুনিয়ার জিন্দিগি, অল্প দিনের জিন্দিগি, মরার পরের জিন্দিগি, আসল জিন্দিগি। এই জন্য হাদিস বাতের ভিতরে আসছে যে ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এরাও এরকম ভাবে বুদ্ধিমান হুঁশিয়ার লোকের মতো কথাবার্তা বলছে। এরকম কয়েক বাচ্চাই বলছে, তার ভিতরে এক বাচ্চা এরকম বলেন যে তার মা বাচ্চাকে দুধ পান করাইতেছে, এমত অবস্থায় দেখে যে এক নুজওয়ান সামনে দিয়া যাইতেছে এবং তার লেবাস পোশাক এত সুন্দর, তার খাওয়ারি এত বড় সুন্দর, তার এরকম ভাবে সেকেল ছিলটা এত সুন্দর, দেখলে চোখ লাগিয়া যায়, অর্থাৎ দেখতেই মনে পায়। এমন অবস্থা তো মায়ের কাছে এত ভালো লাগছে, মা বলে যে আল্লাহ আমি যে বাচ্চাকে দুধ পান করাইতেছি, আমার এই বাচ্চাটারে ওই নুজওয়ানের মতো যে দ্রায় তার মতো বানাইয়া দিই। বাচ্চা এই কথা শুনিয়া দুধ পান করা ছেড়ে দিয়া একবারে হুঁশিয়ার লোকের মতো বলতেছে যে আল্লাহ আমার মায় যে বলছে আমার এই জওয়ানের মতো বানাইয়া দিতা, তুমি আমার এইরকম বানাইও না। এই কথা বলিয়া আবার দুধ পান করত। কিছুক্ষণ পরে দেখা গেল পশুগুলি লোক একটা বান্দি দাসীকে এরকম ভাবে হেরেসমেন্ট করতেছে, গালিগুলো করতেছে, এরকম ভাবে বেইজ্জত করতেছে আর বলতেছে তুমি খারাপ কাম করছ। আর দেখা যায় এই মহিলার ভাষণে যতগুলি লোক লাগছে সকলেই এক কথা বলে। স্বাভাবিক দুনিয়াতে দেখা যায় যখনই কোনো ঝগড়া ভাষা হোক দুয়ো পক্ষ থাকে, তাই দুর্বল আর সবল যেরকমই হোক দুইটা পক্ষ থাকে, দেওয়া তার পক্ষে বলে, দেওয়া তার বিরুদ্ধে বলে। কিন্তু এইখানে দেখা যায় সকলে একই কথা বলে যে তুমি খারাপ কাম কর। আর ওই মহিলা একাই বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আরে তোমরা দের গাই আমার বিরুদ্ধে বলো, আমার সাক্ষী আমি বালা না বুড়া, আমার সাক্ষী আমার আল্লাহ। এই কথা বলতেছে যে আমার সাক্ষী আমার আল্লাহ আছে। এখন এই মহিলার জিল্লতি হরেশানি দুঃখ পেলার দেখিয়া মা বলতেছে যে আল্লাহ তুমি আমার এই বাচ্চাটারে এই মহিলার মতো বানাইও না। আর ওই বাচ্চা দুধ পান করা ছেড়ে দিয়া বলে কি যে আল্লাহ তুমি আমার এর মতো বানাইও দিও। আকাশের ভিতরে এই কথা চলতেছে। এখন মা ছেলেরে বলে বেটা ওই জওয়ানের জিন্দিগি কত মজার জিন্দিগি, কত সুখ শান্তির জিন্দিগি, আরাম রাহাতের জিন্দিগি। আমি বললাম যে আল্লাহ তোমারে তার মতো বানাইয়া দো, আর তুমি বললা যে না আমার এইরকম বানাইও না। এর অর্থ কি বেটা? তো বাচ্চা বলে যে আমার মা ওই ধরনের জিন্দিগি যতই আরামদায়ক চিন্তাওয়ালা শান্তিওয়ালা আরাম রাহাতওয়ালাই হোক না কেন, বলে সে মরার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি বলছি তার মতো বানাইও না। আর এই মহিলার যতই দুঃখ কেলাস পরেশানি হোক না কেন, এই মহিলা সত্যবাদী, এই মহিলা কোনো মিথ্যুক না ইমানদার, এই মহিলা যতই পরেশানি হোক না কেন মরার সাথে সাথে সে জান্নাতে গেলেন। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়ার সুখেরও কোনো দাম নাই, দুনিয়ার দুঃখেরও কোনো দাম নাই, কেননা দুনিয়ার সুখ দুঃখ সাময়িক, কিছুদিনের জন্য। আসল সুখ তো আখেরাতের সুখ, আসল দুঃখ তো আখেরাতের দুঃখ। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার এই দুনিয়ার জিন্দগির কোনই হাকিকত নাই। এই জন্য আমার আপনার জন্য সর্বপ্রথম যেই কাজ করতে হবে, আমার আপনার ঈমান বানাইতে হবে, আল্লাহর উপরে ইয়াকিন স্থাপন করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাসী বিশ্বাসী হইতে হবে যে আল্লাহই আমাদের কর্তা ধর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের সর্বসর্বা, তিনি যা চান তিনি তাই করতে পারেন, তাঁর করার উপরে কারোর কোন করণীয় নাই। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু যিনি আমাদেরকে মাতৃগর্ভের ভিতরে পয়দা করছেন, তিন অন্ধকারের ভিতরে পয়দা করছেন, দুনিয়াতে যখন মায়ের ভোজের ভিতরে আমাদের নাভির দ্বারা আমাদের খাদ্য খাদক পৌঁছে এসেন, দুনিয়াতে আসার পূর্বে আমাদের আল্লাহ জাল্লা জালালু মায়ের স্তনের ভিতরে দুধের বন্দোবস্ত করছেন, আবার দুনিয়াতে আসার পরেই মায়ের স্তনের থেকে আমাদেরকে দুধ পান করাইছেন। মহতারাম বুজুর্গ দোস্ত, মায়ের স্তনের দুধ দুনিয়ার কোন কারখানাতে পাওয়া যায় না, এত মজার দুধ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। কে বানাইল এই দুধ? বাচ্চা যখন দুনিয়াতে আসে তাকে পাক সাফ করিয়া দুধের সাথে লাগাই দেয়, আর সে ধমাধম ওই দুধ পান করে, কে তারে শিখাইল এই কথা? মহতারাম বুজুর্গ দোস্ত, এক বাচ্চা এক ঘরের ভিতরে আসে, দেখা যায় ওই ঘরের পুরা পরিবারস্থ লোক, দাদা দাদি নানা নানি বাপ বাপ মা ভাই বোন পুরা পরিবারের সমস্ত লোকগুলি একটা ছোট বাচ্চা যেন তার দাসী হিসাবে গণ্য হয়ে যায়, তার কান দেখাও পছন্দ করে না, তার কোনো অসুবিধা দেওয়া পছন্দ করে না, সকলেই চায় একশো জনের ভিতরে একশো জন চায় যে এই বাচ্চার কোনো যেন অসুবিধা না হয়, কোন লোকটি পরিবারের ভিতরে এমন কেউ আছে যে বাচ্চার সাথে তার কোনো শত্রুতা আছে, তাও মহতারাম বুজুর্গ দোস্ত এই মহব্বত পয়দার করে আল্লাহ জাল্লা জালালু তিনি মানুষের দিলের ভিতরে মা বাপের দিলের ভিতরে এই মহব্বত পয়দার করিয়া দেন। এই মা বাপের অনেকগুলি ছেলে আছে, এই ছেলেটা তো মাত্র দুনিয়াতে আসলো, এর বড় বড় ভাইরা মায়ের সাথে নাফরমানি করে, মায়ের সাথে বেয়াদবি করে, মা বাপ জানে কেউ যদি বড় হয় তাহলে হয়তো এরকম বেয়াদবি করবে, কিন্তু তা সত্ত্বেও তার খেদমত না করিয়া উপায় নেই, কি বলেন ঠিক না বা ঠিক? এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু তিনি আমাদের মালিক, আর কেউ আমাদের মালিক নাই, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টিকর্তা নাই, তিনি আমাদের পালনকর্তা, আর কেউ পালনকর্তা নাই, তিনি আমাদের রক্ষাকর্তা, আর কেউ রক্ষাকর্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে ভাজা করত। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম দুনিয়াতে আসছিলেন এবং তারা একই বাক্যে একই কথা বলছেন, أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا ومنوا قالوا لا إله إلا الله এর ভিতরেই তোমার সফলতা, এর ভিতরেই তোমার কামিয়াবি রয়েছে। শেষকালের মালা আল্লাহ ইল্লাল্লাহ হইল, আল্লাহ জাল্লা জালালুহু কাছে জান্নাত দান করল। যার শুরু কালে মালা আল্লাহ ইল্লাল্লাহ হবে, শেষ কালে মালা আল্লাহ ইল্লাল্লাহ হবে, হাজার বছর আছে আল্লাহ জাল্লা জালালুর কাজ আর কত ভুল করান হোক না কেন, আল্লাহ জাল্লা জালালু তাকে জান্নাত দান করবে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জিন্দেগি বানাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমায়ে তৈয়্যিবা বলা হয়, মাসালু কালিমাতিন তৈয়্যিবাতিন কাশাজারাতিন তৈয়্যিবা আসলোহা সাবিতুন ওভারোহা বিশ্বামাই তুতিউ কুলা কুম রাহিমিন বেহিন রব্বেহা ওয়ায়ুরিগুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কালিমায়ে তৈয়্যিবা একটা পবিত্র গাছ, যার তোর জমিনে আর তার আকাশ আসমান পর্যন্ত বলে এই লাল্লা এই কালেমা এই পবিত্র গাছ সব সময় তার থেকে ফসল বাহির হইতেছে। কি অর্থ বলে যদি নাকি তোর সত্যি করে লাল্লাহ হইয়া যায়, তার ঘুমানো আবাদত, তার ঘর সংসার করাও আবাদত, তার বর্ষাতে জরত এগারত, তার জাগানো আবাদত, তার ঘুমানো আবাদত, তার প্রসাদ পাখানো করাও আবাদত, দিদির সাথে মিলো তার জন্য আবাদত, সব জিনিস তার আবাদতেই আবাদতে গণ্য হয়। যেমন নাকি অনেক গাছ আছে বারো মাসেই তার থেকে ফসল বাইরে যেতে থাকে, কোনো গাছ মৌসুমি আছে, কোনো গাছ বারো মাসেই ফল ধরে, বলে ইলাহা ইল্লাল্লাহ যে হবে তার থেকে চব্বিশ ঘন্টাই তার থেকে বেশি বাইরে হইতে থাকে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এই যে লাইলা ইল্লাল্লাহ করি, এই লাইলা ইল্লাল্লাহ প্রথম শব্দটা কি বলেন, লাইলা ইল্লাল্লাহ প্রথম শব্দটা কি, প্রথম শব্দটা হইল লা, লা যারা সমস্ত আল্লাহ সারা ইব্রাহিম আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, আরো ছোট বড় যত লাখ কিছু আছে সমস্তকে অস্বীকার করি, অস্বীকার করতে হবে। এগুলা সব মাখলুক, এগুলা কিছুই করতে পারে না, যেমন মুরা মরা বাঘে সাহসে কোনো ক্ষতি করতে পারে না, এরকম ভাবে মূর্তা বাচ্চায় কোনো ক্ষতি করতে পারে না বা উপকারও করতে পারে না, এরকম ভাবে মরা বাঘ মরা বাচ্চার উপরে এরকম আস্থা ভজা করতে হবে যে আল্লাহ জাল্লা জালালু তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি দাঁড়ান, তিনি তাই করেন, তানা করার ভিতরে কেউ বাধার সৃষ্টি করতে পারে না। যেমন নাকি মূসা আলাইহিসসালামকে ফেরাউন চাইছিল মারবার জন্য, আল্লাহ জাল্লা জালালু তিনি কত বড় ক্ষুদ্র তোলা, ওই ফেরাউনের ঘরের ভিতরেই বাচ্চার এরকম ভাতা খাওয়াই ওই বাচ্চাকে ওই ঘরের ভিতরে লালন পালন করছেন, আবার ওই মূসা আলাইহিসসালামের দ্বারাই ফেরাউনকে ধ্বংস করিয়া দেখাইছেন। কি বলেন, পারে না কোনো না পারে? মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু এরম বিরাট শক্তির মালিক, এরকম ভাবে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ভাইকে নিয়ে কুপের ভিতরে ফালাইছেন, আর সেখানে সে ধ্বংস হইয়া যাবে, মরিয়া যাবে, আল্লাহ জাল্লা জালালু তিনি কত বড় কুকুরে প্রহারা, তিনি ওই কুকুর থেকে বাহির করছেন, ওই মিশরের বাজারে বিক্রি করছেন, সেখানে লালন পালন করছেন, আবার ওই মিশরের বাদ খাতানাটা কুকুরের খাতানা বানিয়ে দিচ্ছেন, আর সেই ভাইরা তারা যে কুহের ভিতরে ভাড়াই ছিল ওই ভাইরাই আমার তার থেকে সাহায্যের জন্য গেছিলেন। ও আল্লাহ জাল্লা জালালু পারেন না কোন নাফারের, তিনি সর্বশক্তিমান, তিনি মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দারে মুর্দা করতে পারেন, বাচ্চাকে ফকির করতে পারেন, ফকিরকে বাচ্চা করতে পারেন। ভগবা আলা কুল্লে শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি যা চান তিনি তাই করতে পারেন। সারা দুনিয়ার শক্তি মিলিয়েও কিছুই করতে পারবে না। যেমন নাকি ভাই বুঝব, এখন সূর্যটা পূর্ব দিকের থেকে উঠতেছে, এখন যদি নাকি সারা দুনিয়ার জিন ইনসান এরকম ভাবে সারা দুনিয়ার হাওয়াই জাহাজ গুলি বোমবারি করতে থাকে আর বলে সূর্যকে উঠতে দিব না, সূর্য উঠা চলবে না, এই কথা যদি নাকি বলে তাহলে তো সূর্য উঠা বন্ধ হবে? কি বলেন, হবে? হবে না। তো মহতরাম বুজুর্গ দোস্ত, এই জন্য আল্লাহ যা চান তিনি তাই করতে পারেন। সারা দুনিয়ার শক্তি মিলিয়েও কেউই কিছু করতে পারবে না। কোন দেশের বাচ্চা যদি নাকি মরতে থাকে, সারা দুনিয়ার ডাক্তার হেকিম মিলিয়া তার কি হায়াত বাড়াইতে পারবে? তো মহতরাম বুজুর্গ দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ এই আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে পয়দা করতে হবে। যেমন ভাই বুজুর্গ যদি নাকি একটা বিষাদ আজ্ঞা সাপ আজ্ঞা যদি নাকি এই সঙ্গীর ময়দানে তোমার মধ্যখান দিয়া একবারে ফাঁক করিয়া ঢুকতে থাকে, তাহলে আমি আপনি কি থাকব? কোথায় ফলে রইব, ভাগ্যে রইব? তো আর যদি নাকি এই বাঘটা মরা হয়, এই সাপটা মরা হয়, তাহলে কি তাকে দেওয়া ভয় করবে? ওই ছোট বাচ্চাও তার ডান্ডা দিয়ে খুঁজাবে, এরকম ভাবে তার পিঠের উপরে উঠবে, তাকে কি দেওয়া ভয় করবে? এরকম ভাবে ভাই বুঝব, আল্লাহর হুকুম দ্বারাই সব কিছু ঘটে, আর আল্লাহর হুকুম না হইলে কিছুই হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে পয়দা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তিনি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে করেন, এই তরিকার মাধ্যমে করেন, সেই জন্য সমস্ত কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমার আপনার করতে হবে। নবীর তরিকা ছাড়া কোন আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমা এই জন্য কি বলছেন, নবী যে কাজ করতে বলে সেটাকে করো, যেটা সারতে বলে ওটাকে ছাড়ো। এরকম ভাবে উত্তম আদর্শ নিয়ে আসছেন, এর থেকে উত্তম আদর্শ আর কোন আদর্শ নাই। সালামের মতো নবীও যদি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সেদায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নবীও যদি নাকি আমার জমানার ভিতরে আসে যায়, তাহলে তার স্বাধীনতা নাই যে তিনি আপন তরিকা মতো চলবে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সুন্নত মতো জিন্দগি যাপন করতে হবে। এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খ্রিস্টানরা বনী ইসরায়েলরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমি আমার উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 72 ভাগে বিভক্ত হবে, তার ভিতরে এক দল এক ফোরকা মাত্র বৃহস্পতির ভিতরে যাবে আর বাকি সমস্ত দুর্যোগের ভিতরে যাবে। জিজ্ঞাসা করেন তারা কারা, এরকম ভাবে যারা নাকি আমার শূন্য আমার সাহাবিদের শূন্য তরিকার মতো জিন্দগি যাপন করবে, তারাই ওই দল, তারাই জান্নাতের ভিতরে যাবে আর এর বিপরীত যারাই হবে তারা দুজনের ভিতরে যাবে। আল্লাহ জাল্লা জালালু বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ জাল্লা জালালু বলেন, হে নবী, তোমার উম্মতকে তুমি বলে দাও, তারা যদি নাকি আল্লাহকে ভালোবাসে তাইলে যেন তোমার পরীক্ষা মতো জিন্দগি যাপন করে, যদি নাকি তোমার পরীক্ষা মতো তোমার সুন্নত মহাবের জিন্দগি যাপন করে তাইলেই যেন তারা আমাকে ভালোবাসে। আর যদি নাকি তারা আমাকে ভালোবাসলো, আমি তাদের দুইটা পুরস্কার দিব, আমি তাদের গুনামাফ করিয়া দেব, আমি তাদের গুণা মাফ করিয়া দেব এবং আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তোমাদের গুণও মাফ করিয়া দিবে আর তোমাদেরকে ভালোবাসবে। এই জন্য মহতারাম বুজুর্গ দোষ কি বলেন, আমরা কি চাই আল্লাহ আমাকে মহব্বত করো, আল্লাহ আমাদেরকে ভালোবাসো এবং আল্লাহ আমাদের গুণ মাফ করিয়া দেও? কি ভাই, এটা কি চাই আমরা? যদি হচ্ছে আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন, কি আমল করতে হবে, কি আমল করতে হবে বলেন? আমাদের করতে হবে যে শুনিন শুনতুন তহিব্বুন আল্লাহ যখন আমরা জিন্দগি যাপন করব, খাওয়া লওয়া চলা ফেরা ঘর সংসার সংসার ব্যবসা তেজারত বিয়া সাদি ঘর যাবতীয় যা কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যখন করব, আল্লাহ জাল্লা জালালু দুইটা পুরস্কার দিবেন, একটা হইলো আমাদের গুনাহ মাফ করিয়ে দিবেন, দ্বিতীয় হইলে তিনি আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য মহতারাম বুজুর্গকে দোষ নবীর সুন্নত মহাবে নবীর তরিকা মতো জিন্দগি যাপন করার জন্য আমরা প্রয়ার রাখি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যে কোনো কাজ করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মহাবে করব বলে একটা সাধারণ সুন্নতের দামও একটা সাধারণ সুন্নতের দামও সাততবক আসমান ও জমিনের থেকে বেশি কিমতি। আর সুন্নতের আমার আপনার কাছে কোনো দাম নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নখগুলি কেমনে কাটবো, পার নখগুলি কেমনে কাটবো, এরকম সাধারণ সাধারণ জিনিসও তিনি আমাদেরকে বার্তাইছেন। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যে কোনো কাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচানো তরিকা মতো করবো, ওইটাই দিন, ওটার ভিতরেই ইজ্জত, ওটার ভিতরেই সফলতা। এই জন্য আসছে যখন নাকি মানুষ শূন্যতলা জিন্দগি যাপন করে, শূন্যতলা জিন্দগি যাপন করে তখন একটার লোকের ভিতরে তার মহব্বত কথা করে। যখন মানুষ শূন্যতলা জিন্দগি যাপন করে, শূন্য মতো জিন্দগি যাপন করে, আল্লাহ জাল্লা জালালু নেককার লোকদের দিলের ভিতরে তার মহব্বত পয়দা করিয়া, এবং যারা নাকি ফাসেক ফাজেক বদ্দিন তাদের দিলের ভিতরে এদের ভয় সৃষ্টি করিয়া দেয়, এর ভয় পয়দা করিয়া দেয়, এবং এরকম ভাবে তাদের রিজিকের ভিতরে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেয়, এবং যিনি আমালের ভিতরে তাদের মজবুতি দিয়ে দেয়, তাদের দিনের কাম করার ভিতরে মজবুতি পয়দা করিয়া দেয়। শূন্যতলা জিন্দগি যখন যখন করে তখন এই বরকত, এই এরকম ভাবে রহমত বরকত আল্লাহ জাল্লা জালালু আমাদের ভিতরে পয়দা করে দিবে। এই জন্য ভাই বুঝব, আজ শূন্যতের কোনো দাম নাই। যদি নাকি কেউ তুমি বলছো না, তুমি বলে তাইলে বলে আরে তুমি তো বড় বুজুর্গ হয়ে যাবে। যদি নাকি তুমি বলতো এখন ফাগরি করে তাইলে আরো মজাক করে ঠাট্টা ব্যবহার ঠাট্টা মজাক করে, ভাই বুজুর্গ এরকম ঠাট্টা করাও, ঠাট্টা করার দ্বারাও আল্লাহ নারাজ না হয়ে যায়। নবীর সুন্নতের আজমত আমাদের দিলের ভিতরে ফায়দা করতে হবে। এজন্য একটা সাধারণ সুন্নতের দাম আল্লাহ জাল্লা জালালুর কাছে বড় দাবি। এজন্য ভাই বুঝব, যেই কোনো কাজ আমরা করি নবীর তরিকা মতো করতে হবে। নবীর তরিকার বিপরীত যদি নিজে আমরা করি তাহলে আল্লাহ জাল্লা জালালু আমাদের উপরে নারাজ হবেন, আমাদের উপরে বাবা মুসিবত নাজিল করবেন। যেন নবীর তরিকা মতো জিন্দগি যাপন করা আল্লাহ জাল্লা জালালুর কাছে এইটাই বেশি প্রিয়। এই জন্য যে কোনো কাজ আমরা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে শয়তানকে আল্লাহ জাল্লা জালালু এমন শক্তিও দিচ্ছেন যে শয়তানে কোন সুরত ধরিয়া বলতে পারে যে আমি তোমাকে খোদা আইছি, আমি তোমাকে আল্লাহ আইছি, এরকম কথাও বলার ক্ষমতা শয়তানকে আল্লাহ দিছে। কিন্তু শয়তানকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেঠের সুরত ধরার ক্ষমতা আল্লাহ দেন। এই জন্য যদি কোনো ব্যক্তি খাবারের ভিতরে নবীকে দেখে, তার যে কোনো সুরতেই দেখুক না কেন, সে নবীকেই দেখছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, শয়তানের আমলের কাজের ভিতরে নবীর শূন্যতলা আমলের ভিতরে শয়তান কোনো দখল দিতে পারে না। এই জন্য একটা ছোট্ট আমল যদি নাকি কোনো ব্যক্তি বিসমিল্লা বলিয়া যেই ঘরে ঢোকে বিসমিল্লা বলিয়া বিষ্ণু যায়, বিসমিল্লা বলিয়া খানা খায়, এরকম ভাবে বিসমিল্লার সাথে যেই কোনো আমলই করুক শয়তান তার সাথে আর শরীর হইতে পারে। সেই জন্য ভাই এই বিসমিল্লার সাথে আমল করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। সর্বতরম বুজুর্গ দোস্ত, নবীর তরিকার উপরে শয়তান কোনো দখল দিতে পারে না। এই জন্য নবীর তরিকা ছাড়া রক্ষার কোনো রাস্তা নাই, নাজাতের কোনো পথ নাই। কেননা মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালুর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফিকদের নিবেদন করা এইটাই পছন্দের, আর এর বিপরীত তলা এইটাই না পছন্দ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত যদি কাজ করে তাহলে তার জন্য ধ্বংস, তার জন্য বরবাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে বোঝানোর জন্য হাদিসে বাকের ভিতরে বলছেন, ওয়াইন্নাহু সায়খরুজু বি উম্মতি তাতাজারা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালাবু বি সাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাকসুবুন ইল্লা দখালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তরিকার বিপরীত করলে ধ্বংস বরবাদি এই কথা বোঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছেন। বলেন, যদি নাকি কোনো পাগলা কুকুরে পাগলা কুকুরায় যদি নাকি কোনো মানুষকে কামড়ায়, পাগলা কুকুরের দাঁতের ভিতরে বিষ আছে, সেই কথা সকলেই মানে, সকলেই মানে যে পাগলা কুকুরের দাঁতের ভিতরে বিষ আছে। সেই জন্য যদি কাউকে পাগলা কুকুরে কামড়ায় তার জন্য করণীয় কি, তাড়াতাড়ি সে কোনো ধার বুক কলাদের দ্বারা তার বুক করাইয়া এই বিষটা বাহির করবে, অথবা কোনো ইঞ্জেকশন লাগাইয়া তারপরে এই ইঞ্জেকশন লাগাইয়া কি করবে এই বিষকে নষ্ট করবে, অথবা কোনো ঔষধ খাইয়া এই বিষটা নষ্ট করবে। যদি নাকি সেই সব তদবির না করলো তাহলে এই বিষটা খুব তাড়াতাড়ি পুরো শরীরের রক্তের সাথে মিশে যায়, আর রক্তের সাথে যদি মিশে গেল এইটা একটা কঠিন রোগ, স্বাভাবিক এই রোগ বাঁচে না, যদি এরকমই এটা খুব কঠিন রোগ। সেই জন্য যে যদি এইরকম ডাক্তাররাও পর্যন্ত ওই রুগীকে হাসপাতালের থেকে বাইর করিয়ে দেয়, তারা দুর্গ্রস্ত, এরকম ভাবে এই অবস্থা। এখন যদি এই কোনো ব্যক্তি এর কোনো চিকিৎসা না করলো আর রক্তের সাথে তার বিষ মিশে গেল, এটা একটা কঠিন রোগ। এই রুগীর বিভিন্ন রকমের আলামত দেখা যায়, তার ভিতরে বড় আলামত হইল এইটা, সে পানি পান করতে পারে না, উচ্চার বিষে যাকে কামড়াই উচ্চার বিষের ঘরে ধরছে, ওই ব্যক্তি পানি পান করতে পারে না। কি পান করতে পারে না ভাই? পানি পান করতে পারে না। এখন যখন সাংঘাতিক শিবসায় ক্লান্ত, শিবসায় যেন মরিয়া যাবে এমন অবস্থাও যদি নেই, কিছু পানি পেতে পানি তার নজরে ভরে কুত্তার কামড়ানিয়া লোকের, ওই পানি দেখার সাথে সাথে পানির দিকে দৌড়ায় না, বলতে পানির থেকে ভাগে, পানির থেকে ভাগিয়ে যায়। ভাই বুঝব, যে পানির থেকে ভাগে তার মোট অনিবার্য, যে পানি পান করতে পারে না তার মোট অনিবার্য। তো বলেন যেমন পানির পানির অপর নাম জীবন, পানি ছাড়া কোনো জানদার বাঁচতে পারে না, যেমন নাকি যে পানির থেকে ভাগে তার মোট অনিবার্য। যেই ব্যক্তি নবীর তরিকার থেকে ভাগে, যেই ব্যক্তি নবীর সুন্নতের থেকে ভাগে, তার জন্য জাহান্নাম অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মাইয়া ওয়া ইয়া রাসূলুল্লাহ, কালা মান আতওয়ানি দখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেকটা উম্মতি বেহেশতের ভিতরে যাবে, কিন্তু যারা আমার চরিত্রকে ইনকার করে, আমার তরিকার উপরে জিন্দিগি উঠায় না, তারাই নজরের ভিতরে যাবে। এই জন্য মহোদারান বুজুর্গ ধৈর্য, যে কোন ছোট কাম বড় কাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করা, সেইটি দিন সেইটি ধর্ম, এই আমলেই তাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর বিপরীত হইল তাহলে ধ্বংসের ভিতরে মরবে। বাড়িয়াজারিল্লাযীনা ইউখালিফুনা আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও সিবাহুম আযাবুন আলীম। আল্লাহ জাল্লা জালালুহু খবর দিচ্ছেন, যে ব্যক্তি নাকি আল্লাহ ও আল্লাহ রসুলের হুকুমের বিপরীত করবে, হয়তো আল্লাহ আযাব ভীষণ আযাবের ভিতরে ফেলাবে, অথবা ফিতনার ভিতরে ভরবে। আর যদি নাকি কোনো লোক, সাধারণ লোক যদি নাকি পবলিকে যায়, চেয়ারম্যান সাহেব বলে কই যান ভাই, ভাই আমি তো জমাতে যাই, ভাই দোয়া করিয়েন আমরা বড় ফিতনার ভিতরে আছি। কি বলেন? বলে না না বলে, যেই বলে যে ফিতনার ভিতরে আছি। আল্লাহ খবর দিচ্ছেন, নবীর তরিকার বিপরীত যদি নাকি জিন্দগি যাপন করো, দুনিয়াতে ফিতনার ভিতরে ভরবা, আর আখেরাতে ভীষণ আযাবের সম্মুখীন হইবে। এই জন্য মহতারাম বুজুর্গ ধৈর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফে আমরা জিন্দগি যাপন করার জন্য দিলের থেকে তৈরি রাখিতে ভাই। এই জন্য মহতারাম বুজুর্গ ধৈর্য, যে কোনো কাজ আমি আপনি করব, নবীর তরিকা মতো করব, এই তরিকাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের থেকে আমাদেরকে বাঁচাবে। এই জন্য ভাই বুজুর্গ, যেই কোনো ছোট কাম করি বড় কাম করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো যখন নাকি করব, ওইটাই আমাদের জন্য দিন হবে, ওইটাই আমাদের জন্য ধর্মের কারণ হবে। এই জন্য ভাই বুজুর্গ, মহিলাই হোক আর পুরুষই হোক আর যে কেউই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফে যখন আমরা কাজ করবো, এইটাই আমাদের জন্য দিন হবে, এইটাই আল্লাহর কাছে পছন্দের হবে, এবং এই আমলই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই, এই জিনিস আমাদের ভিতরে কেমনে আসবে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহর হাদিসে আমাদের ভিতরে কেমনে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে, নবীর সুন্নতের দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে দিতে মুখে বলবো, কানে শুনবো, চোখে দেখবো, যেভাবে চিন্তা করবো, এই চার রাস্তার দ্বারা আমাদের দিলের ভিতরে আল্লাহ জাল্লা জালালু যাতে আলীর একইন আমাদের দিনের ভিতরে পয়দা হবে, আর এই একইন হলে জিন্দিগি আমি আপনার দাবন করতে পারব। এই জন্য আগে বুঝব বলেন যে দৈনিক কমের পক্ষে 25 জনকে দাওয়াত দেই, আরো বেশি দাওয়াত দেই। এই জন্য ভাই এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিকত পয়দা করার জন্য আমরা দিলের থেকে দাওয়াত দেওয়ার জন্য তারা তারা তৈরি আছে। মনে থাকবো ভাই, বাড়িতে গেলেও মনে থাকবো, ইস্তেমার থেকে গেলেও মনে থাকবো, না কোনো ইস্তেমার এলাম আর ইস্তেমার সাথিয়া গেল আর সব মুখে গেল। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বেশি আমি আপনি দাওয়াত দিব, এই দাওয়াতের দ্বারাই আল্লাহ জাল্লা জালালু নমাজ করা আমাদের জন্য আখ্যান করিয়া দিবেন, শরীয়তের শরীয়ত মহাফে জিন্দগি যাপন করার তৌফিক দিবেন। এই জন্য নমাজ আর সলাত ও ইবাদত দিন, নমাজ দিনের খুঁটি, যেই ব্যক্তি নমাজকে কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো, যেই ব্যক্তি নমাজকে ধ্বংস করলো সে যেন দিনকে বরবাদ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হাদিস ও কুদসির ভিতরে, আল্লাহ জাল্লা জালালু বলেন, হে নবী, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নমাজ ফরজ করছি, এই নামাজকে যেই ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করবে আমি আল্লাহ আপন জিম্মাদারিতে তাকে বেহেস্ত করবে। এই জন্য এরকম ভাবে যদি নাকি কোনো ব্যক্তি নামাজকে তুলনামের সাথে ভরে আল্লাহ জাল্লা জালালু রিজিকের তঙ্গি হটাইয়া দিবেন, কবরের আগাম হটাইয়া দিবেন, জাইনাতে আমল নামা দিবেন, পরশুরাত বুদ্ধি আকারে বার করবেন, বিনা হিসাবে আল্লাহ জাল্লা জালালু তাকে জান্নাত নসিব করবেন। বলেন এই নামাজ যদি একে মানুষ সাথে গুরুত্ব সহকারে করে আল্লাহ তাকে নূর দিবেন, দলিল দিবেন, নাজাতের কারণ দিবেন, আর যে ব্যক্তি নামাজকে ঠিক মতো ভরবে না, নূরও হবে না, দলিলও হবে না, নাজাতের কারণও হবে না, এবং তার হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, নমরুদের সাথে, উভয় এমনি খালাগর সাথে। তো এই জন্য মহিলারাম বুজুর্গের ধৈর্য, নমাজ জমাতের সাথে ভরতে হবে, জমাতের সাথে ভরলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি নাকি কোনো ব্যক্তি মসজিদে আজান হইল আর সে জমিতে মসজিদে গেল না, আমার দিলে চায় যে আমি তাদের বাড়ি ঘর সহ চালাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলছেন যে ব্যক্তি নাকি ময়দানের আজান শুনল আর মসজিদে গেল না, সে মুনাফিকি করলো, সে কুফরি করলো, সে এরকম ভাবে মুনাফিকি করলো, কুফরি করলো। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এই নামাজটা হচ্ছে মানুষ সাথে বলি, বলেন যত রকমের চোর আছে, যত রকমের চুরি করে, সমস্ত চোরের থেকে খারাপ চোর হইলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে, নামাজের ভিতরে যে চুরি করে সে সর্বশ্রে বড় চোর। বলে নামাজের ভিতরে কিরকম ভাবে শুরু করে, হে আল্লাহ নবী, বলে রুকু ঠিক মতো করে না, সজদা ঠিক মতো করে না, যেই ব্যক্তি রুকু সজদা ঠিক মতো করে না সেই নামাজের ভিতরে চুরি করলো। এই জন্য ভাই বুজুর্গ, নামাজের রুকু সজদা কিয়াম কেরাত এগুলি ঠিক মতো আমরা আদায় করবো তো ভাই? এই জন্য মহল্লার যে মসজিদের ইমাম আছে, এক তো সিল্লাই গিয়ে আমরা সেই নামাজকে শিখি, তারপরে যদি বাকি থাকে মহল্লার ইমাম বসছেন বা এরকম ভাবে বাপ ভাই কাকা ভাতিটা এরকম ভাবে তাদের সাথে এই নামাজ শিখার জন্য চেষ্টা করব। কি বলেন, করবো তো ইনশাল্লাহ। যার নামাজ ঠিক নাই তার জিন্দগি ঠিক নাই, এই জন্য যার নামাজ সুন্দর তার জিন্দগিও সুন্দর। এরকম ভাবে এই নামাজ পড়তে হইলে দিনই এলেম লাগবো, এলেম শিক্ষা করা ছাড়া দিনের উপরে কোনো দিন চলতে আমরা পারবো না। সেই জন্য ভাই বুঝব, একটা সাধারণ জিনিস যদি নাকি কোনো ব্যক্তি সাইকেল চালান শিখে নয়, সাইকেল চালা শিখে না, সে দুনিয়ার পাথর দেখে ডিগ্রি সব হাসিল করছে কিন্তু সাইকেল চালান শিখে নেয়, তাহলে সাইকেল চালাইতে পারবে? এই বলেন পারবে? এরকম ভাবে যেই ব্যক্তি নাকি এরকম বড় বড় জিনিস তার আছে, সাঁতরান শিখে নেয়, এখন ডিগ্রির ভিতরে পড়লে ডুববে না, কোনো ডুববে না, এরকম এই জন্য বাঁচতে হইলে, বাণিজ্য থেকে বাঁচতে হইলে সাঁতরান শিখতে হবে, যেই কোনো কাজ আমার আপনার শিখতে হবে। সাইকেল চালান না শিখলে সাইকেল চালান তারা চালাইতে পারবো না, সাঁতরান না শিখলে সাঁতরাইতে পারবো না, এরকম ভাবে দিন না শিখলে আমরা দিনের উপরে কেমনে চলবো? এই জন্য ভাই বুঝব, দিন এলে শিক্ষা করার জন্য আমরা তৈরি আসি তো ভাই, আল্লাহ তো বিজ্ঞান করো দিন এলে শিক্ষা করা প্রত্যেক পুরুষ মহিলার উপরে করজ। এই জন্য বলেন যদি নাকি কোনো ব্যক্তি না জেরানো কোরআন শরীফ পড়ে, দেখে দেখতে কোরআন শরীফ পড়তে পারে, আল্লাহ জাল্লা জালালু তার পিতা মাতার সমস্ত গুণাকে তিনি মাফ করিয়ে দিবেন। যদি নাকি কোনো ব্যক্তি ছেলে দিকে ছেলে মেয়ে দিয়েকে হকানি হাবের কোরআন বানাইল, কেয়ামতের দিন আল্লাহ জাল্লা জালালু ওই পিতা মাতার সে নূরে টুহিবরি দান করানো হবে। আর যদি নাকি হকানি হাবের হয় তাইলে ছেলে দিকে বলবে এস এর আয়াত করো, আর তুমি এস এর চালাতে ওঠো, যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার বাসস্থান হবে। এর জন্য নিজের ছেলে মেয়ে দিয়েকে হাফেজ আলেম বানানোর জন্য থেকে আমরা তৈরি আছি, এরকম এর জন্য এই মহল্লাতে ভোরকানিয়া মাদ্রাসা নাই, ভোরকানিয়া মক্তব নাই, সেখানে মক্তব খুলবো, যেখানে আসে ওই মক্তবকে আরো সুন্দরভাবে যাতে চলতে পারে তার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরকম বুজুর্গ দোষ দেশের জন্য কোনো নির্ধারিত টাইম নাই, সব সময় দেশের করতে পারে, হাঁটতে চলতে উঠতে বসতে শুইতে যাচ্ছে সব সময় দেশের করা যায়। কেয়ামতের দিন ঘোষণা করা হবে জ্ঞানী লোকেরা কোথায়, জ্ঞানী লোকেরা কোথায় বলে জ্ঞানী লোকের পরিচয় কি বলে, সেই ব্যক্তি চলতে ভিজতে উঠতে যাচ্ছে দেশের আবিষ্কার করে সেই জ্ঞানী, এবং তাকে ঠান্ডা দেওয়া হবে এবং বলা হবে বিনা হিসাবে তুমি বেহস্তের ভিতরে চলে যাও। এই জন্য ভাই বুজুর্গ দেশের কোনো করার কোনো নির্ধারিত টাইম নাই, সব সময় দেশের করতে পারে। যেমন আমি বাজারে গেলাম, বা ভাইয়ের বাড়িতে গেলাম, বা শ্বশুর বাড়িতে গেলাম, বা বেয়ের বাড়িতে গেলাম, এরকম মহিলারাও এক বাড়ির থেকে আরেক বাড়িতে গেল, তারা যদি নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তাহলে তাদের কলার ভিতরে কোনো ব্যাঘাত ঘটবে না, বরকত হবে। এর জন্য ভাই বুজুর্গ আমরাও যখন বাজারে গিয়ে যদি একটা দোয়া করে, দোয়াটা জানা আছে তো ভাই, 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুণমাফ হবে, 10 লক্ষ দরজাত বুলন্দ হবে, এবং বৃহস্পতির ভিতরে তার জন্য একটা বালাখানা বানায় দেওয়া হবে। এই জন্য বাজারের দোয়া করার জন্য তৈরি আছি তো ভাই, এরকম ভাবে চলতে ঘুরতে সব সময় দরকারি কথা তো বলবো, দরকারি কথা ছাড়া জরুরি কথাবার্তা না বলি। এই জন্য ভাই বুঝিত কি বলেন, আমরা কি এই কথার উপরে একমত হইতে পারি? সেটা হলো এই যে ভাই, দরকারি কথা কারখানা অফিস আদালতে খেতামারে কাজ করতে যে সমস্ত কথাবার্তাগুলি বলা লাগে সেগুলো তো আমরা বলি, এর ভিতরে আমাদের লাভও আছে, কিন্তু বেদরকারি কথা না বলিয়া আমরা আল্লাহর থেকে রোজগার করা বেদরকারি কথা বলবো না, কি ভাই বেদরকারি কথা বলবো না, আল্লাহর থেকে রোজগার করার জন্য দিলের থেকে আমরা তৈরি আছি তো ভাই, আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য ভাই বলবো হাদিস সেবা হাতের ভিতরে আছে, পন্দা এরকম ভাবে হাসি মজাক করিয়া ঠাট্টা বিদ্রুপ করিয়া অনেক কথা বলে আসবের জন্য, তামসা করার জন্য, কিন্তু সে মনে করে যে এটা কোনো গুনার কাজ না, আল্লাহর কাছে এত বড় গুনার কাজ, আসমান জমির যত দূরত্ব, এরকম জাহান্নামের ভিতরে এই কথার দ্বারা সে এরকম গর্থ বানেন। এই জন্য ভাই বুঝব, দরকারি কথাটা বলবো, বেদরকারি কথা না বলিয়া ওই সময় আমরা দেশের রাজগার করার জন্য দিলের থেকে তৈরি আসি না ভাই, আল্লাহ কৌশিক দান করুন। ভাই বুঝব, এরকম ভাবে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসলমান আল্লাহর কাছে বড় দামি, যে লাল্লাহ হচ্ছে আল্লাহর কাছে সে অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছিলেন এবং বলতেছিলেন, হে বাইতুল্লাহ, হে আল্লাহর ঘর, তুমি তো বড় সম্মানী ঘর, বড় ইজ্জত এহতেরামের ঘর, খোদার কসম খায়া বলি তোমার থেকেও এক মুসলমানের ইজ্জত হুরমত অনেক বেশি। এই জন্য ভাই বুঝব, মুসলমানের কোনো ক্ষতি আমাদের দ্বারা জানো না হয়, এর হামুমান এর হামুকুমান বিশ্বামা, জমিনওয়ালার উপরে রহম করো, আসমানওয়ালা তোমার উপরে রহম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি নাকি কোনো ব্যক্তি কয়েকটা তিনটা আমল করে আল্লাহ জাল্লা জালালু তার জন্য রহমের মামলা করবেন এবং আসানির সাথে তাকে বেহেস্ত পৌঁছে দিবেন, সেই তিনটা আমল কি? সেলমান কথাটা যে তোমার লাগে আত্মীয়তা ছিন্ন করে তুমি তার লাগে আত্মীয়তা বজায় রাখো, ওয়াহু আম্মান জালামা যে তোমার উপরে জুলুম করে, যে তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করিয়া দাও, ওয়াহসিন ইলামান আসা ইলাই যে তোমার সাথে অসৎ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এই তিন আমল যদি নিহিত করে আল্লাহ জাল্লা জালালু তার উপরে রহমের মোয়ামেলা করবেন এবং আসানির সাথে তাকে বিশ্বাস করছে। বলেন, যদি নেই কোনো ব্যক্তি এক মুসলমানের হাজত পুরা করার জন্য চেষ্টা কোশেষ করল, চেষ্টা করলো পারলো আর না পারলো, যদি নেই কোনো ব্যক্তি কোনো মুসলমানের উপকার করার চেষ্টা কোশিশ করে আল্লাহ জাল্লা জালালু তাকে দশ বছর ইন্তেকাব করার সওয়াব দান করবেন, একদিন ইন্তেকাব করলে তার থেকে জাহান্নাম পনেরোশো বছর তার রাস্তা দূরে থাকে। এই জন্য মুসলমানের কোনো উপকার না করি পায়রা না হয়েছে, যদি নাকি কোনো মুসলমানের কেউ ক্ষতি করলো আশি বছরকার কবুল হওয়ানি আবাদত তার দিতে হবে, এরকম ভাবে এক বিঘের জমি যদি নেই কেউ কারোর উপরে জুলুম করিয়া নিল তাহলে সে আমাদের দিন সাত শতক জমি এই পরিমাণ তার গলার ভিতরে লক্ষ্য দিবে। তো মহতরম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে আজ আমাদের সমাজের ভিতরে স্বাভাবিক দেখা যায়, খাস করিয়া এই বাংলাদেশের ভিতরে ভাইরা বোনের হক দেয় না, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করে, খাস করিয়া বোনের হক স্বাভাবিক দেয় না, হুজুরি হোক আর টুবলি গেলাই হোক আর দেহই হোক, বোনের হক দেওয়া কোনো প্রয়োজনই মনে করে না, এটা কবিরা গুণা, কেমতের দিন এই বোনের হক তার দিতে হবে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যদি ভাই বোনের হক পুরো এরকম ভাবে লেনদেনের ভিতরে ব্যস্তম থাকে তাদের কি করতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। বলেন, এক ভাতিজা আর কাকা দাদা জমি নিয়ে ঝগড়া, ঝগড়া করতে করতে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসে, সুপ্রিম কোর্টে আইসা ভাতিজা ঠিকে গেল, কাকা জিতে গেল, এরপরে ওই কাকারে অগ্নি জমাতলেরা জমাতে নিয়ে গেল, চার মাস সময় লাগানোর পরে তার দিলের ভিতরে এইসব ওয়াজ নসিহত হুকুমের বয়ান শুনিয়া দুনিয়া দিলের ভিতরে তার লাগলো, সে বলে আমি তো দুনিয়ার আইনে ভাইও থাকি কিন্তু আল্লাহর আইনে তো আমি ভাই। সেই জন্য চিল্লা শেষ করিয়া ভাটি যোগ বাড়িতে গেছে, ভাটি যোগ বাড়িতে গিয়া ভাটিটা ভাটি দিয়া করে ডাকতেছে, সে কোথায় আছো? তারা তো পাথারের দিকে আশ্চর্য, পাথার কোনদিন আসনের বাড়িতে আসতেন না, আসলো বাড়িতে আসছে, ঘরে বসছে, বাচ্চা ভাতিজা ভাতিজিরা তার খুব এফ্রাম করছে। এরপরে ভাতিজায় বলে যে দেখো তোমাদের লোকে যে আমার নাগা জমি নিয়ে একটা ঝগড়া ছিল, আমি তো আল্লাহর রাস্তায় গেছিলাম, আল্লাহর রাস্তার থেকেই নিয়োগ করি আসছি, তোমরা শরীয়ত হিসাবে যেরকম পাইবা আমি সব দিয়ে দিই। ভাতিজারা বলে আল্লাহর ইচ্ছা, আপনি যদি দেন দিলেন, যাই হোক। এরপরে থাকা বাড়িতে চলে গেছে কিছুদিন পরে এরকম মিরাজ কন্টন করণের একজন আলিম নিয়ে আসছে, নিয়ে আসা ভাতিজাগো বাড়িতে বসিয়া সৈয়দ হিসাবে যেরকম পাওনা ওরকম ভাবে তাকে দিয়ে বলেন যে তাকে ভাতিজা যখন এই দেখলো বলে সাফারে তো আমি টুকুরুকুনি নিয়েও আটকাইতে পারি নাই, কিন্তু পাবলিক ইন্ডিয়া সাফায় আটকাইছে, সেই জন্য আমিও চিল্লা দিই। সেই জন্য ভাই বলব আমাদের আমলির জিন্দিগি ওই দিন আসল জিন্দিগি, যত ওয়াজ নসিহত করি সেটার কোনো হাকিকত নাই, বাস্তব হইল আমলি জিন্দিগি যদি আমার আপনার সুন্দর হইয়া যায় তাহলে দেশের ভিতরে শান্তি অবতীর্ণ হবে, ঝগড়া ভাষা খতম হবে, আপসে উল্পত মহব্বত পয়দা হবে। এই জন্য ভাই বুঝব কি বলেন ভাই, আমরা সকলে উল্পত মহব্বতের সাথে হুকুম আদায়ের সাথে আমরা সমস্ত কাজ করার জন্য সেই ইস্তেমার থেকে যাওয়ার পরে যার কোনো খুব অসুবিধা আছে এগুলা ঠিক করিয়া দিব তো ইনশাআল্লাহ। ভাই বুঝব এরকম ভাবে যেই কোনো কাজ করব আল্লাহ রাজির জন্য করব, শুরু তো বলছিলাম বা দিনের ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে। আল্লাহ জাল্লা জালালু বলেন ওয়ুতিউনাত আমালা হুবিহি মিসকিনাও ওয়াসিমাও আসিবা ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। পাইলে খাওয়াইতে এরকম ভাবে, এরকম ভাবে গরিব লোকদিওকে এরকম ভাবে খাওয়াইছে বলে আল্লাহর জন্যই আমি করছি, তোমাদের কাছে আর প্রতি বদলা কিছুই আমি চাই। এর জন্য মহতারাম বুজুর্গকে ধৈর্য দক্ষিণে কি দেব একটা খুরমা খেজুর আল্লাহর উদ্দেশ্যে খরচ করে আল্লাহ জাল্লা জালালু ওটাকে পালতে পালতে বাড়াইতে বাড়াইতে বহুত পাহাড় পরিমাণ স্বর্ণসজ্জা করার বরাবর যুক্তি দিয়ে আজ এমনি নাকি পাহাড় বরাবর নামের জন্য তারিফের জন্য শোহরতের জন্য দিল, তাইলে তার কোনো আদর স্বভাবই শেষ পাবে। এই জন্য ভাইকে বুঝুক যেই কোনো ছোট কাম করি বড় কাম করি আল্লাহর উদ্দেশ্য করি, এই কথা না বলি ভাই আমি তো চিল্লা দিয়ে আইছি, তাই মাছ লাগাই আইছি, অমুক জায়গায় অমুক জায়গায় লাগাইছি, ব্যবহার কি এত কথার কি দরকার তোমার, যদি আল্লাহর জন্য লাগাইয়া থাকো চুপ করিয়া থাকো আল্লাহরে দেখাও আর কাউকে দেখানোর দরকার নেই। সেই জন্য কাজের শুরুতে কাজের মধ্যভাগে কাজের শেষভাগে নিয়োগকে দেখাও করার জন্য আমরা করিয়া রাখি তো ভাই, এরকম ভাবে ভাই বুঝব আমি আপনি আসিলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কোন নবীর উম্মত না, আমরা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি সমস্ত নবীদের সর্দার, তিনি সমস্ত নবীদের সর্দার এবং তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী, তিনি সমস্ত নবীদের সর্দার। এই জন্য এই সর্দার নবীর যেই দায়িত্ব যেই মেহনত যেই জিম্মাদারি সেই আখিরি উম্মতের উপরে আল্লাহ জাল্লা জালালু অর্পণ করছেন, আখিরি উম্মতের উপরে অর্পণ করছেন। সেই জন্য সেই আখিরি উম্মতের পুরুষই হোক আর মহিলাই হোক, জোয়ানই হোক আর বৃদ্ধই হোক, আলেমেই হোক আর আওয়ামেই হোক, ইংরেজি শিক্ষিতই হোক আর ইংরেজি শিক্ষিত নাই হোক, সত্যে নাকি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি আমি এবং আমার ইত্তেবার ফর্নওয়ালা মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে তাদের উপরে আমার নবীওয়ালা কাজের দায়, আমার নবীওয়ালা কাজের দায়িত্ব কাদের উপরে, যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরে পয়সা থাক আর নাই থাক যেরকম ধনী থাকুক আর করি থাকুক গরিব থাকুক প্রত্যেকের উপরে এই কাজের দায়িত্ব। এই জন্য আল্লাহ জাল্লা জালালু বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি আমি এবং আমার ইত্তেবা করনওয়ালাদের কাম কি আল্লাহর দিকে আল্লাহর বান্দাকে ডাকা আল্লাহ রাস্তায় বাইরও পয়সা থাকুক আর নাই থাকুক মনে চাওক আর নাই চাওক সুবিধাই হোক আর অসুবিধাই হোক হার হালতে আল্লাহ রাস্তায় বাইর হও। আল্লাহ জাল্লা জালালু বলেন মা লাকুম ইযা কীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ আরে তোমাদের কি হলো যখন নাকি আমি বলি আল্লাহ রাস্তায় বাইর হও আর তোমরা জমিনের উপরে বসে পড়ো অর্থাৎ জমিন খেত দোকান চাকরি মজদুরি এগুলার অজুহাত তোমরা দিয়া আর চাইতে খাও না, তোমরা কি দুনিয়ার উপরে রাজি হয়ে গেলা আখেরাতকে বাদ দিয়া বলেন যদি কি রক্ষণ করো ওই অস্তাব্দের কামন দায় রাখুন বলা সাদুরু সাইয়া যদি কি রকম করো আমি তোমাদের ওকে স্থানান্তরিত করিয়া অন্য কাউকে তোমাদের জায়গায় বসে। আমাদের জমাত ছিল মনে হয় সনে ওই জর্দানে সেই সময় নাকি ফিলিস্তিনওয়ালা দিয়ে ভাগায় দিয়েছিল ওই বছর যেই কোনো সবই হোক না তো আমাদের জমাত ওই জায়গায় গেল জিজ্ঞাসা করে যে ভাই বাড়ি কোথায় বলে কারিয়াতুল খলিল ইব্রাহিম আলী ইসলামের গ্রাম অমুক নবীর গ্রাম এই সব বলে তো ওই কথাটাই কাকরাইল মসজিদে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এক সময় জিন্দা থাকাকালীন বিদেশে গেছিলেন এবং কাকরাইল মসজিদে আসলেন। আসার পরে সমস্ত সাথীরা তার কাকরাইলের মুরব্বীরা সব ওনার কাছে একত্র হইলেন উনি কথায় বলতে বলতে এই কথা বলছিলেন যে দিনের কাম এরকম যে এরা সকলেই করে এবং করতে পারে কিন্তু দিনের কাম করার ব্যাপারে আল্লাহ জাল্লা জালালু যে কঠোরতা এবং কঠিন কথা বলছেন ধমকি দিচ্ছেন এরকম নামাজ ছাড়লে রোজা ছাড়লে এরকম কোনো আমল ছাড়লে আল্লাহ ধমকি দেন না। আল্লাহ বলছেন তোমরা যদি নাকি আল্লাহ রাস্তায় বাইর না হও আমি তোমাদের ওকে স্থানান্তরিত করিয়া তোমাদের জায়গায় অন্য কাউকে আমি বসাই দিব। তা আমরা যখন নাকি জর্দানে গেলাম তো ওখানে তারা বলে নবীদের নাম বলে অমুক জায়গায় আমার বাড়ি তো এই জন্য ওই ওখানে গিয়ে আমাদের এই ভুল আসলো যে আল্লাহ জাল্লা জালালু তিনি কত বড় শক্তিশালী ওই ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের লোক দিওকে ভাবে আল্লাহ জাল্লা জালালু ওই জর্দানে নিয়ে আসছে তাদের বাড়ি ঘর হলাইয়া সব তারা এরকম ভাবে এসে গেছে। এই জন্য মুহূর্ত দিন ছাড়া রক্ষার উপায় নাই। আজ ওই বর্মাকে মারামারি ওই এরাকে মারামারি ওই আফগানিস্তানে মারামারি ওই বিভিন্ন দেশে এগুলি সব আমাদের আমলের খারাপের দরুন হইতেছে। এই জন্য ভাই বুজুর্গ আমার আপনার এখানেও কি হবে সেটাও আল্লাহ জানে। এই জন্য সমস্ত রকমের বালা মুসিবত থেকে রক্ষার রাস্তা কি আল্লাহর সমস্ত জিনিসের থেকে নাজাতের ব্যবস্থা কি আল্লাহ রাস্তা। আল্লাহ জাল্লা জালালু বলেন তাগাম্মান আল্লাহ লিমান খারাজা ফি সাবিলি লা ইয়াখরুজু ইল্লা ইমানুহু ও তসদীকুম বিরসুলি فهو ضامن من أدخله الجنة أو رجعه بمان آل من عجر أو غنيمة الله بلن عمي قوي يكتل سندار هو يغلب زيب ركي الله رفتح كرته الله رفتح جوار فره যদি নাকি সে তার হায়াত শেষে থাকে তাহলে আমি আল্লাহ আপন জিম্মাদারিতে তাকে বেহেস্তে করছি, আর যদি তার হায়াত বাকি থাকে তাহলে আমি তাকে দলিল করব না, তাকে গনিমতের সাথে লাভের সাথে আমি তাকে বাড়িতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম জিন্দিগির কাজ من خير معاش الناس لهم رجل ممسك بعنان فرسه سبيل الله يرتيل على متنه كلما سمع حياة أو فزعة وار على متنه يبتغي القتل والموت مزا أنه সর্বোত্তম জিন্দিগি কোন মুসলমানের বলে সর্বোত্তম জিন্দিগি হইল ওই ব্যক্তির যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য এত আগ্রহ এত উৎসাহী এত সাহস নিজের আত্মীয় স্বজনের থেকে বিদায় আদায় লইয়া সামান পত্র নিয়া সবারির উপরে উঠে রাখছে আর লেগাম বেরিয়ে বেরিয়ে রয়েছে, যখনই আওয়াজ আনবে হাওয়া আওয়াজ আসার সাথে সাথে লেগাম দরিয়া সবারির উপরে উঠবে আর আল্লাহর রাস্তায় রওনা হবে। কতদিনের জন্য ইন্নাল খাতলা উইল মউত আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইব অথবা হায়াত শেষ হইয়া যাইব সেই জন্য আল্লাহর রাস্তায় আসব, বাড়িতে আর ফিরত আসব না বলে এই ব্যক্তির জিন্দগি হইল উত্তম জিন্দগি। এই জন্য ভাইয়ে বুঝব এক সকাল এক বৈকাল আল্লাহর রাস্তায় বাইর হওয়া দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকে বেশি কিমতি। বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় সোহাইল ইবনে আমর এরকম ভাবে আকরামা ইবনে আবু জাহেল এরকম কয়েকজন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থিত তারা আসিয়া বসলেন। এরপরে মুহাজিরিন আনসারদের যারা পুরানো তারা আসতে লাগলো, আসতে আসতে তারা একবারে এই সোহাইল ইবনে আমর এরকম ভাবে আকরামা ইবনে আবু জাহেল আরো বড় বড় সর্দার যারা ছিল তারা একবার জুতা চলে গেছে। এরপরে যখন নাকি মজলিস শেষ হয়ে গেল তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন আর গিয়া বললেন আজ যে ঘটনা ঘটলাম আমাদের গোলাম মজদুর এরা তো আগে বসল আর আমরা দেশের নেতা সর্দার আমাদের জুতার ছাড়া এরকম আমাদের স্থান হইল। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন আমরা কি এদের সমকক্ষ হওয়ার কোন রাস্তা আছে, বলে না এদের সমকক্ষ হওয়ার কোন রাস্তা নাই, আর সিরিয়াতে এরকম যুদ্ধ হইতেছে সেখানে গিয়ে যদি তোমরা শহীদ হয়ে যাইতে পারো তাইলে হয়তো কোন একটা স্তর তোমরা পাইবা কিন্তু তাদের সমকক্ষ হইতে পারবা। এই কথাকে মনে করিয়া সারা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া নিজের আত্মীয় স্বজন এবারে নিয়া ওই সিরিয়ার দিকে রওনা হইলেন। বলে হেসামে আমর তারা দেশের বড় সর্দার ছিল বড় নেতা ছিল, বলেন যে এদের লাগে দেশের লোকের বড় মহব্বত ছিল, তারা যখন নাকি সিরিয়ার দিকে রওনা হইল গ্রামের লোক শত শত তাদের পিছনে লাগলো আর একখানে গিয়া তিনি দাঁড়াইলেন আর গিয়া বলেন যে দেখো আমি মক্কার শহরকে ছাড়িয়া দিয়া যাইতেছি না, এই জানা আমি অন্য জায়গায় জায়গা খরিদ করছি সেখানে গিয়ে বাড়ি বানাইব এই জন্য আমরা এইখান থেকে যাইতেছি, এমন কোন কথা না। ব্যাপার হইল এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের দাওয়াত দিছিলেন, দিনের দাওয়াত দিছিলেন, আমাদের গোলাম খাদেম মজদুর এরা তো ইসলাম কবুল করলো আর আমরা বড় বড় লোক অপেক্ষায় ছিলাম আর ইসলাম কবুল করি নাই, এখন তো আমাদের মজদুররা খাদেমরা চাকর মজদুররা এরা তো এমন স্তরে গুছিয়ে গেছে আমরা যদি নাকি মক্কার পাহাড়গুলি স্বর্ণ হয়ে যায় আর ওগুলো হজ্জা খেরাত করি তাহলে তাদের কাছেও যাইতে পারি। এই জন্য আমরা সিরিয়াতে যাইতেছি সেখানে গিয়া আর মক্কাতে ফিরে পারব না, সেখানেই আমরা দান দিয়ে দিব। বলেন এই এই এই ভাবে তারা রওনা করলেন। খালি এরকম ভাবে বুঝলেন সহায় আমার এরকম ভাবে এরা সব ওই সিরিয়াতে শহীদ হয়ে গেছিল, আর ওই বাড়িতে আসে নাই। বলেন এর খানদানের এরকম ভাবে এর ছেলে এক মেয়ে আসছিল, তাদের প্রিয়জনকে বিবাহ সাথী করে দিতে, যাতে নাকি তাদের খানদান বাকি থাকে। এই জন্য মহতারা নতুনকে ধরত, দিনের জন্য তারা এইরকম ত্যাগ স্বীকার করছিলেন। তার করুন দিন দুনিয়াতে চমকাইছে। এই জন্য ভাই পর্যন্ত এই দিন মাটির মিশেল থেকে খুবই অবশ্য নয়, এইটা এই দিন কোরবানির দ্বারা হবে। এই জন্য ভাই বুজুর্গ, এই জন্য ভাই বুজুর্গ, আমি আপনি যে যত বেশি কোরবানি করব, ত্যাগ স্বীকার করব, ওই হিসাবেই আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর মর্যাদা লাভ করার সৌভাগ্য দান করবেন। হাদিস পাকের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায়, এক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় গেল আর গিয়া সেখানে যদি নাকি মারা যায়, তাহলে আল্লাহ জাল্লা জালালু আপন জিম্মাদারিকে তাকে রহস্য পৌঁছে দিলেন। দ্বিতীয় হইল যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায়, মরিয়া গেলে আল্লাহ আপন জিম্মাদারিকে তাকে রহস্য পৌঁছে দিলেন। আর সেই ব্যক্তি ঘরে ঢুকতেও সালাম দেয়, বাহিরেও সালাম দেয়, সালামের রেওয়াজ সালাম সালাম করে, বলে এই ব্যক্তি আল্লাহর জিম্মা। সেই জন্য মহতার বুজুর্গকে ধরত, আমি আপনি আল্লাহর রাস্তায় বাইরে আছি। এই জন্য ভাই যেই গাড়ি যেই গাড়ি যেই গাড়ির ড্রাইভার পিছের দিকে দেখে গাড়ি চালায়, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যেই গাড়ি যেই রিক্সাওয়ালা যেই সাইকেলওয়ালা যেই মোটর সাইকেলওয়ালা পিছের দিকে দেখে গাড়ি চালায়, সেই গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট করে। আর যে নাকি সামনের দিকে দেখে রাস্তার দিকে দেখে চলে, সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে না। এই জন্য ভাই বুঝব, আমরা যদি নাকি বাড়ির দিকে দেখি বাড়ির দিকে দেখি, তাইলে এখানে খাতরা। আর যদি আল্লাহর রাস্তায় চলার জন্য আমরা সামনের দিকে দেখলাম, আল্লাহ আমাদের কি দিবে? বলেন আমর ইবনে কাবুস রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবি, তিনি বাড়ির থেকে বাইরে এসেছেন বকরি নিয়া বাইরে ইয়া স্বাস্থ্য ভাইয়ের শিক্ষকে বকরি ভাইদা সে মদিনাতে আসছে, জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলে তিনি তো উহুদ ময়দানে যুদ্ধের জন্য গেছেন। তো ওয়াহাব ইবনে কাবুস হিজরে তিরস্কার করতেছে, ওয়াহাব নবী জিহাদের ময়দানে আর ওয়াহাব ইবনে কাবুস মদিনাতে, এই কথা বলতে বলতে মদিনাতে চলে গেলেন, মদিনাতে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থার ভিতরে পাইলেন যে কাফেররা চতুর্দিক দিয়ে তাকে মারার জন্য ঘেরাও করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এদিকে ছত্র ভঙ্গ করিয়ে দিতে পারবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। বলেন এই কথা শোনার সাথে সাথে ওয়াহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু আনহু এই কথা মনে করছেন নাকি, যে আমি তো বাড়ির থেকে বকরি চড়ানোর জন্য আসছি, বকরি বন্ধে আসলাম স্বাস্থ্য ভাইয়ের কাছে, আবার সেখান থেকে আসলাম মদিনাতে, মদিনার থেকে আসলাম উহুদ ময়দানে, এখন যদি আমি মরিয়া যাই তাহলে কি ঘটনা ঘটবে, এই কথা চিন্তা করছে নাকি? তিনি চিন্তা করছেন এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হইতে পারে, নবীর সাথে জান্নাতে থাকলো, নবী এলান করছে জান্নাতে থেকে যে ছত্রভঙ্গ করিয়া দিতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে তার নবীর সাথে থাকবে। এই কথা শুনিয়া একবার আক্রমণ করিয়া তাদিওকে ছত্রভঙ্গ করিয়া দিলেন, আবার দ্বিতীয়বার তারা ফেরাও করলো, নবী আবার এলান করলেন, আবার তাদিওকে ছত্রভঙ্গ করিয়া দিলেন, আবার তৃতীয়বার এলান করলেন, তৃতীয়বার তাদিওকে ছত্রভঙ্গ করতে গিয়া তিনি নিজে শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াহাব ইবনে কাবুসকে কবরের ভিতরে রাখতেছেন, আর করতেছেন হে ওয়াহাব ইবনে কাবুত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে রাজি আছি, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে যদি ওয়াহাব ইবনে কাবুতের এই লাশটা নাউইয়া উমরের লাশ হইত, তাহলে উমর তো বড় ভাগ্যবান হইত। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এরকম সাহাবায়ে কেরামদের হাজারো ওয়াকিয়া তারা আল্লাহর রাস্তায় বাড়ি বিড়ি বাচ্চা ঘর সংসার কাজ কারবারকে টিকে রেখে আল্লাহর রাস্তায় চলে গেছেন। কি বলেন, তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান হয়েছেন? আমরাও কি, আমরা যদি নাকি আল্লাহর রাস্তায় যাই লাভবান হইব না ক্ষতিগ্রস্ত হইব? এই জন্য ভাই বুঝুন তো, যারা নাকি চার মাস এখনো লাগাই নাই, চার মাসের জন্য যারা নাকি চার মাস লাগাইছি, প্রত্যেক বছর চার মাস এরকম ভাবে বিদেশের জন্য প্রত্যেকে চার মাসের জন্য দাঁড়ান ভাই আল্লাহর উপরে ভরসা করিয়া। কি বলেন, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আপনারা যাইতে রাজি আছেন তো ভাই? তারা দাঁড়ান হিম্মত করিয়া, আল্লাহ নিলেই আপনি যাইবেন, আল্লাহ না নিলে কেউ যাইতে পারবে না। সেই জন্য হিম্মত করিয়া বলেন ভাই, চার মাসের জন্য কেসে তৈরি আছেন আল্লাহ রাজির জন্য, আল্লাহ নিলেই যাইবেন, আল্লাহ না নিলে কেউ যাইতে পারবে। এই জন্য ভাই বুঝলেন তো, চার মাসের জন্য নগদ কারা কারা ভাই চুক্তির সাথে নাই ভাই কেউ করেন না কি করবেন? জি ভাই, আমরা সকলেই আমাদের নিজেদের চেষ্টায় চলে যাই, ওখানে চেষ্টায় তুস্কিলের জামাত আছে, তুস্কিলের জামাতের সাথে আমরা ওখানে গিয়ে নাম লেখাই দিই, জামাত ওখানে গিয়ে বন্দী হয়ে যায়। এবং সকলেই এখন তুস্কিলের কাজেই লাগি, হালকা বানায় চেষ্টার মধ্যে মসজিদ বা পয়েন্টের মধ্যে সকলেই তৈরি করি, একজন অপরজনকে তৈরি করি ভাই, সকলেই হালকা বানায় বসি কথা বলি। জি ভাই, মাশাআল্লাহ, সকলেই হালকা বানায় বসি, একে অপরকে তৈরি করে যে সমস্ত কথাগুলি শুনলাম, এগুলি একজন আরেকজনের সাথে আলোচনা করি, আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য তৈরি করি। মাশাআল্লাহ ভাই, প্রত্যেককে তার যে সমস্ত আজায়াম দেওয়া আছে, আজায়ামগুলি যাতে পুরা হয়ে যায়। আর ভাই, আমাদের বিদেশি মেহমানদের সাথে চলার জন্য সাথী লাগবে, গতকালকেও আরো করা হয়েছে যে প্রায় 1000 সাথী লাগবে, ইংরেজি ভাষাভাষী সাথী লাগবে। ইংরেজি ভাষা জানেন ভালো।